الذي يرجو فقير يسمى لأنه يتعلق من أصوات مقطعة غير قارة يختلف باختلاف الأمم والعرشات ويتعدد تارة ويتحد أخرى المسمى لا يكون كذلك وإن أريد به ذات الشيء فهو مسمى لكنه لم يشهد بهذا المعنى وقوله تعالى تبارك اسم ربك وسبح اسم ربك المراد به اللفظ لأنه كما يجب تنبيه ذاته وصفاته عن النتائج يجب تنبيه الألفاظ الموجودة لها عن الرفث وسوء الأدب اب الاسم فيه متحم كما في قول الشاهد الى الحول ثم السلام عليكما وان اريد به الصفه كما هو راي الشاهد ابو الحسن الاشعري انقسم الصفه عنده الى ما هو نفس المسمى والى ما هو غيره والى ما ليس هو ولا غيره এই পর্যন্ত এক কথা কি কথা কাজী বাইজাবি বলছিলেন যে বিসমিল্লাহির রহমান রহিম পাঁচটা বহস করবেন প্রথম বহস নাহবি দ্বিতীয় বহস হল মানি তিন নম্বর বহস হল এলমে কালামের মশালা নতুন সাবজেক্ট নতুন বিষয়বস্তু তফসির যেহেতু নতুন না কিন্তু আজকের বয়ানটা নতুন এই বয়ান আর অন্য কোনো জায়গার মধ্যে নাই বড় বড় কিতাবে আছে দর্শনে দামি তফসিরের কিতাবগুলির মধ্যে এই বিষয়বস্তুটা নাই এখানে এলমে কালাম ওয়ালাদের মশালা বয়ান করতেছে ইসিম কি জিনিস ইসিম নফস মুসাম্মা কিনা কিতাব তাপ তালিফ বা কিতাব এইটা হল ইসিম এটি কি এটা মুসাম্মা তালাফুস করা যায় না মুসাম্মা তালাফুস করা যায় না মুসাম্মার উপরে দালালত করেওয়ালা লফ্জ তালাফুস করা যায় তো ইসিম কি জিনিস মুসাম্মা কি জিনিস এটা আগে জানতে হবে ইসিম ও লব্জ হয় জিস ও অজা কিয়া গিয়া কিসি চিজ পর দালালত করনে কি নিয়ে ইসিম ও লব্জ হয় জিসকো অজা কিয়া গিয়া কিসি চিজ পর দালালত করনে কি নিয়ে লেহাজা জেসা কি কিতাব জায়ের শখসে মুশাখাস কো দালালত সমঝানে কে লিয়ে জায়েদ লব্জ কো অজা কিয়া গিয়া ইসিম ও লব্জ হাই জিস কো অজা কিয়া গিয়া কিছু জাত পর দালালত করনে কে লিয়ে আর উস পর ও দালালত করতা দিয়ে হয় ইসকো ইসিম কাহতে হ্যায় ইসিম কাহতে হ্যায় উস লব্জ কো جس کو ادا کیا گیا کسی ذات پر دلالت کرنے کے لیے اور وہ اس ذات پر دلالت کرتا بھی ہے اور مسمع کہتے ہیں اس ذات کو جس کے لیے اور اسم کو ادا کیا گیا اور مسمع کہتے ہیں اس ذات کو جس کے لیے اسم کو ادا کیا گیا اب یہ اسم ذات مسمع ہے یا غیر ذات مسمع ہے اسم کے کی ذات نہ ذات غیر اس میں اختلاف ہے بعض مادہ ایسے ہیں جہاں اسم مسمع کا غیر ہے اور بعض مادے وہ ہیں جس کے اندر اسم عین مسمع ہے اور بعض مادہ وہ ہیں جس میں اختلاف ہے عین مسمہ ہونے میں اور غیر مسمہ ہونے میں. وہ جو نہیں مثال سے سمجھ میں آ جائے گا. جیسا کہ ایک مادہ ہے کتابہ زائدن یہاں زائد اسم ہے لیکن عین مسمہ بھی ہے. یہ زائد اسم عین مسمہ کیوں نہ کتابہ زائدن لوگ جو زائد اسم زائد لکھتے پڑے نا عین زائد لکھتے پڑے کتابہ زائد. এখানে জায়েব যে লব্জ এই লব্জ কৃষি সবচেয়ে মুসাক্ষাসের উপরে দালালত করছে কিন্তু এই জায়েব কৃষিমের দ্বারা মুরার আইনে যায় যাতে জায়েব মুরার হয় কেননা এখানে লব্জ জায়েদে লিখতে পারে না আইনে জায়েদে. কাজেই জায়েব যদিও কৃষি কিন্তু মুরার হইল কি আইনে মুসাম্মা. دوسرا معنی دوسرا مادہ ہے کتبہ زائدن. دوسرا مادہ دوسرا لفظ ہے دوسرا جملہ ہے کتبہ زائدن. زائد لکھا گیا دیکھنے اسم سے مراد اسم ہی ہے جاتے اسم نہیں مسمان نہیں یہاں مسمان نہیں زائد رکھے کیوں نہیں তোমারে ভোটের মে দেনি ভোটের মে দেওয়ার কে দেওয়ার এখানে যাইয়া দালে কিবা যায়দুন যাইয়া দাল রেখা হয়েছে সবসে মুসা কাজকে বেলার ভোটের মে দে লটকাইয়া দেওয়া হয় না. এখানে ইসিম সে গাইর মুসাম্মা মুরাদ হয় ইহা ইসিম সে গাইর মুসাম্মা মুরাদ হয়. ان دونوں میں کوئی اختلاف نہیں سبھی مانتے ہیں کتابہ زائدن کے اندر اس میں زائد مراد نہیں ہے عین زائد مراد ہے مسمہ مراد ہے اس میں کسی کا اختلاف نہیں. کتبہ زائدن کے اندر زائد سے ذات زائد مسمہ مراد نہیں بلکہ لفظ زائد اسم ہی یہاں مراد ہے. اور ایک مادہ ہے جس میں اختلاف ہے مراد ہے انہوں نے کہا کہ میں زائد مکتوب کو دیکھا میں نے زائد مکتوب کو دیکھا مکتوب نے کہ لکھا ہوا زائد دیکھا অর্থাৎ সে কোন একটা মধ্যে লেখা আছে যায় এটাকে সে দেখছে. তাহলে এখানে মুরাদ হল কি ইসিম সে গায়র মুসাম্মা মুরাদ হয় গায়র মুসাম্মা মুরাদ মুক্তুবে জায়েদ কো উন্হোনে দেখা রায়তু জায়দান কা এক মানা কিয়া হয় ও মুক্তুবে জায়েদ কো দেখা তো মুক্তুব তো লব্ধই সেখানে তার আইন হতো না আইন জায়েদ তো নিয়ে দেখা মুসাম আইন জায়েদ মানে মুসাম্মা মুসাম্মা কো উন্হোনে নিয়ে দেখা বলকে লব্জ জায়েদ কো উন্হোনে দেখা রায় তো জায়দানের এই অর্থ হইতে পারে. আর এই পোস্টার মধ্যে দেখলাম না তোর নাম এই যে পোস্টার মধ্যে কি দেখবো লব্জ তো দেখবো সীমিত তো দেখবো জাত তো দেখবো না. আর দুরো কাতে হ্যাঁ কৃষি আইন মুসাম্মা হয় মুসাম্মা জায়েদ মুরাদ আব একতলা তিন তিন কে দরমিয়ান হয় কাদা আশা বাদ আশায়রা আর মোতা জলা কে দরমিয়ান একতলা ভাবে মোতা জলা কাহতে হ্যাঁ ইসিম গাইরে মুসাম্মা হয় ইসিম غیر مسمی ہے، معتزلہ کا مذہب ہے اسم غیر مسمی ہے، اور بعض اشاعرہ کہتے ہیں کہ اسم عین مسمی ہے، اسم عین مسمی ہے، جو بعض اشاعرہ اسم سے عین مسمی مراد لیتے ہیں ان کا دلیل آیت قرآنیہ ہے، ان کا دلیل آیت قرآنیہ ہے، آیات قرآنیہ ایکنے جدیو بعض اشاعرہ دے دلیل حساب آنے نائی ان کی دلیل حساب ایکی تار پورے معتزلہ ای دلیل جواب دیتے دیا قاضی بایزابی ایر آیات دویان سن بار حال بعض اشاعرہ جو کہتے ہیں اسم سے عین مسمی مراد ہے، وہ کہتے ہیں اللہ تعالیٰ نے فرمایا تبارک اسم ربک، تبارک اسم ربک، کہتے ہیں برکت والا ہے اے محمد آپ کے رب کا نام، آپ کے رب کا نام مبارک ہے، سب و سب اسم ربک، اور آپ تسبیح و تقدیس کیجئے اپنے پروردگار کے نام کا، تو بعض اشاعرہ کہتے ہیں یا اسم سے مراد ذات باری تعالی مراد ہے، اسم سے اسم مراد نہیں بلکہ ذات باری تعالی مراد ہے، اسی طرح تقدیس اور تسبیح ذات باری تعالی کی ہوتی ہے نہ کہ اسم کا، کہتے ہیں تبارک اسم ربک، اللہ ذات برکت والا، اللہ ذات برکت والا، اللہ ذات تھیکا اونچ اور نقائص کو ہٹانا ہی تسبیح ہے، اللہ تعالیٰ کی نام سے نہیں اللہ تعالیٰ کی ذات سے، تاہلے اکنی اسم سے مراد ذات ربی کا، اور ذات ربی کا سب اسم ربی کا آئے ذات باری تعالیٰ مراد ہے، ذات مراد ہے، تو اسم سے مسمی مراد ہے، اسم سے مسمی مراد ہے، اس دو آیات کو بعض اشاعرہ نے دلیل میں پیش کیا، معتزلہ ان دونوں دلیل کا جو آیت سے دی ہیں جواب دیں گے، تیسرا دلیل اشاعرہ کا فقہی مسئلہ سے دیتے ہیں، فقہی مسئلہ سے اور تیسرا دلیل دیتے ہیں، یہ دو دلیل جو ایک ہی قسم کے ہیں، یہ جو آیت چونکہ ایک ہی قسم کے دلیل ہیں تو دوسرا دلیل یا کہو تیسرا دلیل ان کا فقہی مسئلہ ہے، کسی نے کہا زینب طالقون، زینب طالقون، طالقاتون لگو نا کہنے کا موان نسل دینا خاص پیکار کتاب میں دیکھو جاگ اکنے موان نسل سکا ہم چاہو گے نا برانچہ خبر এখানে মুজাক্কারই চলবে, কেননা তালাক মুয়ান্নাসেরই উপরে হয়ে থাকে, মুজাক্কারের উপরে হয় না, পিছনে পড়ছে। জায়নাবু তালেকুন কাহা, আব ইহা জায়নাব সে জাতে জায়নাব মুসাম্মা মুরাদ হায়, মুসাম্মা মুরাদ হায়, আর শায়রা বলছে কি আইনে মুসাম্মা হায়, ইসিম সে কিয়া মুরাদ হায়, আইনে মুসাম্মা হায়, কেননা তালাক লব্জ জয়নবের উপরে হতে হবে না, তার উপরে হতে হবে জাতে জয়নবের উপরে তালাক হতে হবে, তাহলে দেখা গেল লব্জ দ্বারা মুসাম্মা মুরাদ, কি মুরাদ না লব্জ ইসিম মুরাদ না, বরঞ্চ ইসিম সে আইনে মুসাম্মা মুরাদ হয়, ইয়ে দালায়েল নিয়ে বাদ আশায়রা কা মুতাযিলাদের দলিল বহু মজবুত। ان کا دلیل بھی آیات قرآنیہ ہے، ان کا دلیل بھی آیات قرآنیہ ہے۔ فادعوا اللہ عبدہ الرحمن ایما تدعو فلہ الاسماء الحسنى، فادعوا اللہ عبدہ الرحمن فایما تدعو فلہ الاسماء الحسنى۔ حدیث شریف میں کیا ہے، اللہ نام 99 تا 99 نام اللہ پاکر، یہ نام گلی صفتی نام، اللہ ذاتی نام ہوئی رہا اللہ، باری تعالی ذاتی نام ہوئی رہا کی اللہ، اور صفتی نام کوئیتا 99 تا۔ یہ سمندر کسی نے پلچی کی نا بہلا تھاکلو تاکرار ہویا جا بھی۔ اللہ پاک قرآن حدیثের মধ্যে ওই সমস্ত জিনিস বয়ান করছেন যেগুলি মানুষের মধ্যে ইস্তেমাল মহাবারায় আরবের উপরে কোরআন অবতীর্ণ করছেন, আরবের যে সমস্ত মহাবারা আছে তার উপরে অনেক মহাবারা আরব গায়রা আরব আদমি সবটার মধ্যে আছে। যেমন আল্লাহ পাকের নাম, জাতি নাম আল্লাহ, সিফতি নাম এগুলি, এই কথাটা বোঝানোর জন্য মহাবারা তার মহাকে ওর নাম হল কি আব্দুল কুরি, আর এ ডাকে কি কয়া এ হাবেশ সাহেব এদিকে আসেন, এ কাতেব সাহেব এদিকে আসেন, এ ইমাম সাহেব এদিকে আসেন, এ হুজুর এদিকে আসেন, কতগুলি সিফতে নাম হইল হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুসান্নিফ মুবাল্লিগ, একটা মানুষের অনেক সিফতি নাম হয় কিন্তু জাতি নাম একটি। আল্লাহ পাকের জাতি নাম একটি কি আল্লাহ, সিফতি নাম রহমান রাহিম খালেক মালেক, হ্যাঁ 99 নাম, কিন্তু 99 নাম না, 99টা সিফত না আল্লাহ পাকে, আল্লাহ পাকের সিফত উঠি উঠি দুনিয়ার সমস্ত দরক্তগুলি যদি কলম হইয়া যায়, বর্তমানে গাছ কত গাছ মাথার মধ্যে চক্কর আসবে, এত গাছ, এমন কোন জায়গা নাই যেখানে গাছ না আছে। শহরের মধ্যে কুটি কুটি গাছ, গ্রামে তো অভাবই নাই, সুন্দরবনে তো অভাবই নাই, একটা দুইটা সুন্দরবন, লক্ষ লক্ষ সুন্দরবন পৃথিবীর মধ্যে, এই সমস্ত গাছগুলি দিয়া যদি কলম বানান, আদম আলাইহিসসালাম হতে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসিতেছে, যত মানুষ আসিবে, সব যদি কাটে হয়ে যায়, দুনিয়ার 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের সফর করণায় তোমরা আমি করছি, সমুদ্রের সফরে গেলে মনে হবে না দুনিয়াতে কোনো দেশ আছে, কোনো পাহাড় আছে, পানি আর পানি, পানি আর পানি, সূর্যটা পানির থেকে উঠতেছে, পানিতে ডুবতেছে, এত পানি শুধু তোমার দৃষ্টিতে আসতেছে, এইরকম ভাবে দুনিয়া ভর পানি, অলাউ জিনা বিমিশ্রিহি, এই পরিমাণ পানি যদি আরো হয় নিদাদা কালি, কালি শেষ হয়ে যাইব, মানুষ শেষ হয়ে যাইব, কলম লেখতে লেখতে ঘষতে ঘষতে শেষ হয়ে যাবে, আল্লাহ সিফত শেষ হবে। তাহলে 99 কি, 99,000, 99 লক্ষ, 99 কোটিও কিছু, 99টা নাম সিফতি নাম আল্লাহ, আল্লাহ রসুল হাদিসের মধ্যে কেন বয়ান করছেন, ওই সমস্ত সিফতগুলি বয়ান করছেন যেগুলি মানুষের বোধগম্য, যে সমস্ত সিফত মানুষ বুঝবি না ওগুলি উল্লেখ করেন নাই। এই জন্য এটা না যে আল্লাহর আর কোনো সিফত নেই, এই নিরানব্বইটি সিফত, বরঞ্চ আল্লাহ পাকের সিফত আন জ্ঞান, এটা সীমায় আসবে না, অঙ্কে তুমি প্রকাশ করতে পারবে না, কুটি কুটি কুটি কুটি সিফত, ওই সমস্ত সিফত তোমাদের বোধগম্য না, কাজেই যেগুলি মানুষের বোধগম্য না ওগুলি উল্লেখ করারও কোনো দরকার নেই। হ্যাঁ, যেগুলি বোধগম্য ওগুলি আল্লাহ পাক আল্লাহ রসুলের দ্বারা প্রকাশ করেছেন। রহমান বোঝা যায়, রাহিম বোঝা যায়, মালিক বোঝা যায়, খালেক বোঝা যায়, রাজ্জাক বোঝা যায়, মুসাববের বোঝা যায়। ওনারা বলতেছেন আল্লাহর নাম কতটা, 99টি দল্লা, কোটি কোটি না দল্লা। তাহলে যদি ইসিম যাতে মুসাম্মা হয় আকাশে কোনহান যাইয়া, তাহলে রহমান এক মুসাম্মা, রাহিম আরেক মুসাম্মা, মালেক আরেক মুসাম্মা, খালেক আরেক মুসাম্মা, তৌহিদ বাতিল, তৌহিদ কে দেব গা বাতিল দিয়ে দেব গা। ইসিম সে আগা আইনে মুসাম্মা মুরাদ নো আয় আশায়রা, তো তৌহিদ কে হায় বাতিল হায়। তো তোমরা তো এমন কথার কায়েল যে কথার দ্বারা ইসলামের বুনিয়াদই খতম হয়ে যেতেছে। Thank you.